الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সর্বপ্রথম সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় যেমন আমরা পূর্বের দর্শে আলোচনা করেছিলাম এবং সেটা হচ্ছে সাদকা নিয়ে। সাদকা নিয়ে বলেছিলাম যদি আপনার সাদকা করার মতো কিছু না থাকে, দান করার মতো কিছু না থাকে, তাহলে আপনি সাদকার স্বভাব কিভাবে পাবেন, যাকে বলা যায় এক কথায় গরিবের সাদকা কি, গরিবটা কিভাবে সাদকার স্বভাব পেতে পারে। বলতে বলতে অনেক ভালো কাজের কথাই বলেছিলাম এবং প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদকা। এখানে আরেকটি কথা, একটি হাদিসে আছে যে যদি কোনো ভালো কাজও না করতে পারি তাহলে কি সাদকা হওয়ার কোনো ব্যবস্থা আছে, মানে দানও করতে পারলাম না আর কোনো ভালো কাজও করার ক্ষমতা আমার নেই হল না, তাহলে কি সাদকা করার ব্যবস্থা আছে? এবারে আমরা সেটাই দেখব। আবু মুসা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমের উপরে সাদকা আছে, মানে প্রত্যেক মুসলিমকে সাদকা করা, মুসলিমের জন্য সাদকা করা কর্তব্য। কালা রাইতা ইল্লাম ইয়াজিদ, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রায় কি যদি সে সাদকা করার মতো কিছু না পায়? কালা ইয়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদদাক, নিজের দুই হাত দিয়ে রোজগার করবে, উপার্জন করবে, মেহনত করে উপার্জন করে নিজে উপকৃত হবে এবং সেই সাথে অপরকে সাদাকা করবে। আপনারা জানেন দাউদ নবী আলাইহিসসালাম রাজা হওয়া সত্ত্বেও কি করতেন, নিজের হাতের কামাই খেতেন, আর সব থেকে শ্রেষ্ঠ কামাই হল নিজের হাতের কামাই, তবে সেটা হালাল হতে হবে। টুপি সেলাই করতেন, টুপি বুনতেন বা টুপি করতেন, তারপরে সেটা বিক্রি করে তিনি রুজি রোজগার করতেন, তো করবে সেখান থেকে নিজে কাম উপার্জন করে নিজে দান, নিজে খাবে, পরিবারকে খাওয়াবে এবং দান করবে। কালা রাইতা ইল্লাম ইয়াস্তাতে, তো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ যদি সেটাও না পারে, তা করতেও সক্ষম না হয়। কালা ইউইনু যাল হাজাতিল মালহুফ, তাহলে কোন এমন ব্যক্তিকে সাহায্য করবে যার প্রয়োজন আছে, মানে এমন প্রয়োজনে পড়েছে, খুবই আবশ্যক প্রয়োজন, আশু প্রয়োজন, সেই প্রয়োজন বা অভাবগ্রস্ত ব্যক্তিকে কি করবে, হেল্প করবে, সাহায্য করবে। কালা আর রাইতা ইল্লাম ইয়াস্তাতে, রাসূলুল্লাহ যদি তাও না পারে, কাউকে হেল্প করতেও না পারে, তাহলে কি হবে? কালা ইয়ামুরু বিল মারুফ আবিল খায়র, ভালো কাজের আদেশ দেবে তাহলে পরে সদকা হবে। কালা ইয়ামাল বিয়াদ, কি বলে, কালা রাইতা ইল্লাম ইয়াফাল, সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি সে ভালো কাজের আদেশও না দিতে পারে বা সে সুযোগ না আসে, কালা ইউমসিকু আনিশার ফা ইন্নাহা সাদাকা, সে নিজের মন্দ থেকে, নিজের অনিষ্টকারিতা থেকে দূরে থাকবে, বিরত থাকবে, তার মানে কারো ক্ষতি করবে না, কারো অকল্যাণ করবে না, কারো প্রতি কোনো মানে অপকার করবে না, কারো ক্ষতি করবে না, তাহলেই হয়ে যাবে তার জন্য নিজের পক্ষ থেকে সাদাকা। মানে অনেক সময় আমরা থাকি, আমরা করি যেটা অপরের ক্ষতি হয় সেটা করবে না, তুমি নিজের মন্দ থেকে অপরকে বাঁচিয়ে রাখো, নিজে বিরত থাকো মন্দ করা থেকে, খারাপ কাজ করার থেকে বা অপরের কোন ক্ষতি করা থেকে, সেটাই তোমার জন্য কি হয়ে যাবে, সাদকা। ঠিক একই হাদিস যেখানে বলা হয়েছে যে, এটা হচ্ছে আবু যারের হাদিস, তিনি বলছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ, কোন আমল সবচেয়ে ভালো? কালা আল ঈমান বিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, ঈমান এনে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনাই তো সবচেয়ে শ্রেষ্ঠ আমল, তাই না? আল্লাহর প্রতি ঈমান না আনলে তো কোন আমলই কাজে দেবে না। তারপরে কি, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোন রেওয়ায়েতে বলা হয়েছে যে প্রথম মানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, তাই না? তো এখানে জিহাদের কথা বলা হয়েছে, কুল তো আইয়ুর রিকাবে আফদল, মানে আমি যদি গোলাম আজাদ করি, গোলাম আজাদ বলতে দাস স্বাধীন করি, কৃতদাস স্বাধীন করি, তাহলে কোনটা উত্তম? কালা আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা জামানা, যেটা তার মালিকের কাছে সবচেয়ে ভালো এবং যার দাম সবচেয়ে বেশি। অবশ্যই দামি জিনিস দান করলে দান তার বেশি, সেটা ভালো হবে না? নিশ্চয়ই ভালো হবে। কুলতু ফাইল্লাম আফাল, আমি বললাম যদি আমি তা না করতে পারি। কালা তুইন তুইনু সানিআন আও তাসনা লি আখরাক, কোন শিল্পীকে তুমি সহযোগিতা করবে অথবা যে বানাতে পারে না তুমি বানিয়ে দেবে। সৎকার করার বুদ্ধি দেখছেন? একটা লোক মনে করুন কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে, কি কামার লোহার লোহার কাজ করে, তো আপনি বসে আছেন, বসে থাকি না বেগার যায় বলে না, বসে থাকি না বেগার যায়, ঠিক আছে ওই কাঠ মিস্ত্রি কাঠটা একটু ধরে দেন, একটু সহযোগিতা করে দেন, কি হয়ে গেল? এটা সৎকার হয়ে গেল, ওই শিল্পীকে সাহায্য করার জন্য আপনার সৎকার হয়ে গেল। কিংবা ওই যে কামার বলছি, কামার লোহার কাজ করছে, তাকে একটু সহযোগিতা করে দেন, তার হাঁপড় টেনে দেন কিংবা হাতুড়ি পিটিয়ে দেন, এরকম বহু কাজ আপনি দেখবেন রাজমিস্ত্রি, তার একটু সহযোগিতা করে দেন, তাকে একটু পানি এনে দেন। বিভিন্ন শিল্পীকে, বিভিন্ন আপনার যারা কাজের লোক আর কি, বিভিন্ন কর্মচারীকে সহযোগিতা করে আপনি সৎকার স্বভাব পেতে পারেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন দাউফতু আন বাদিল আমাল, ইয়া রাসূলুল্লাহ যদি মনে করেন সেটি কাজ করা থেকে কিছু কাজ করতে আমি দুর্বল হয়ে পড়ি, মানে এটা তো মেহনতের কাজ তাই না, আমি যদি না পারি। কালা তাকুফু শাররাকা আনিন্নাস, তুমি তোমার মন্দকে লোকদের থেকে বিরত রাখবে, মানে লোকদের ক্ষতি করা থেকে, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে। ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিক, এটাই হচ্ছে তোমার পক্ষ থেকে তোমার নাফসের জন্য সাদাকা, মন্দ থেকে, মন্দ করা থেকে, পরের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। আর একটা সৎকার করার উপায় হল গাছ লাগান, গাছ লাগান, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। দেখেছেন বাংলাতে লেখা থাকে বহু জায়গায়, পরিবেশ দূষণ হয় গাছ কমে গেলে, পরিবেশ নষ্ট হয় গাছ কমে গেলে। গাছ লাগানোর গুরুত্ব শুধু বিজ্ঞানীরা জানে না, আমাদের সৃষ্টিকর্তা তিনি তো বিশাল বিজ্ঞানী তাই না, তিনিই সৃষ্টি করেছেন, তিনিই জানেন এই গাছ আমাদের জন্য কত বড় উপকারী। বাসা মিয়া বলতে পারেন এই গাছের কি উপকারিতা আছে? আসল কথাটাই বলে দিয়েছেন, গাছে ছায়া দেয়, ফল দেয়, ঠিকই আছে, তার তার কাঠ কাজে লাগে, তার পাতা কাজে লাগে, কিন্তু মেন জিনিসটা সেটা বলে দিয়েছেন কি, গাছ আমাদের জন্য কি করে, অক্সিজেন দেয়, দান করে। আল্লাহ আকবার, গাছ আমাদের জন্য অক্সিজেন দান করে। আর এই জন্য এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, আমরা যেটা ছাড়ছি এটা নষ্ট করে ছাড়ছি, অক্সিজেনটা টানছি দিয়ে পুড়িয়ে দিচ্ছি, যেমন পেট্রোল পুড়িয়ে ধোঁয়া বেরোয় না, তো আমরা অক্সিজেন টানছি আর আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তো এই যে ছাড়ছি, যে নষ্ট হওয়া জিনিসটা সংশোধন কে করে দেয়? গাছে। আল্লাহ আকবার, এই গাছ বাঁচালে পরে আমাদের প্রাণ বাঁচবে, গাছ বাঁচালে প্রাণ বাঁচবে, গাছ বাঁচালে ভূমি ধস থেকে বাঁচা যাবে, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে কি জন্য, গাছ সেখানে মাটি আলগা হয়ে যায়, গাছ থাকলে হবে। এই জন্যে হাদিসে আছে যে যদি কেয়ামত কায়েম হয়ে যায় আর তোমার হাতে গাছের একটা চারা থাকে, গিয়ে তোমার মাঝরাতে তোমার বাগানে লাগাবো বলে গাছ মাটি খুঁড়েছ, গাছের চারাটা লাগাবে, আর সেই সময় সিঙ্গারে ফুৎকার শুনতে পেলে, কিসের সিঙ্গারে ফুৎকার? কেয়ামত হবে, তবুও গাছটিকে লাগিয়ে দাও, তবু গাছটিকে লাগিয়ে দাও। কেন, কত বড় গুরুত্ব গাছ লাগানো, মানে কেয়ামত হবে আবার কি হবে গাছের, কিন্তু না তবুও গাছটা লাগাও। আমার আমার শরীয়তে, আমার ইসলামে, আমার দিনে গাছ লাগানোর এত গুরুত্ব, আমরা বিজ্ঞানীর কাছে শিক্ষা নেব কেন? শিক্ষা নিতে হবে, আলাদা কথা, কিন্তু আমার বিজ্ঞানে রয়েছে গাছ লাগাতে হবে। এই পৃথিবীর পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি করে গাছ, তো অনেকে গাছ ধ্বংস করছে। একটা হাদিসে আছে যে খামাখা, এই যে কুল গাছ বলে না, বড়ই গাছ, হ্যাঁ, যে খাম খায় গাছগুলো দেখুন কেটে নষ্ট করছে। কোনো কোনো মানুষ আছে খাম খাতে গাছ কাটে, তাকে জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। সুতরাং খাম খায় গাছ কাটা যাবে না। গাছ বলে আগাছা, আগাছা যেখানে আপনার প্রয়োজন আছে, মানে একটা ভালো গাছ, সে গাছটা নষ্ট হবে, তার জন্য আগাছা ছাঁটাই করতে হবে, আলাদা কথা। কিন্তু ভালো গাছ যেটা মানে অপ্রয়োজনে আপনি কাটছেন এটা আপনার জন্য জায়েজ না। চলুন, গাছ লাগানোর সদকা কেমন? বিশেষ করে এমন ছায়াদার গাছ লাগাবেন, এমন ফলদার গাছ লাগাবেন, তাহলে আপনার সদকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। যখন কোন মুসলিম তাই না, যখন কোন মুসলিম গাছ লাগায় তখন ওই গাছের ফল কিংবা যদি পাতা খাওয়া হয় পাতাও, পাতা মানে শাক, যেমন আমাদের সজিনা গাছ আছে, সজিনা গাছ জানেন তো, যেটা খুব যেখানে সেখানে হয়ে যায়, সৌদি আরবে হয়ে গেছে মাশাআল্লাহ, ও বাংলাদেশ থেকে ডাল নিয়ে এসে সৌদিতে লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে। এটা নাকি খুব উপকারী, বিশেষ করে প্রেশার টেশারের জন্য। আর ওর যে ফলটা হয় কি বলো, ওটাকে ডাঁটা, সজনা ডাঁটা, ওটাও খুব উপকারী। তো ওটাকে কি যেন বলছে ইন্টারনেটে দিয়েছে, এটা কেরলার কি একটা নাম বলছিল, মরিঙ্গা, মরিঙ্গা, কেরলার নাম হচ্ছে মরিঙ্গা। তো সেটা আরবিতে মরিঙ্গা হয়ে গেছে। সজনা ডাঁটাকে কি বলে আরবিতে? মরিঙ্গা। এটা কিন্তু আরবি না, এটা হচ্ছে কেরালা ভাষার নাম, যেহেতু ওরাই আগে প্রথমে প্রচলিত করেছে তার জন্য। তো এই যে গাছ, এই গাছটার উপকারিতা হয় ছায়া হবে, আর ওর পাতা খাওয়া হবে, ওর পাতাকে আমরা শাক বানিয়ে খাই তাই না, আর ওর ডাঁটাও আমরা খেতে পাই। তো যদি কেউ ওই গাছ লাগায় তার থেকে যে খাবে, মানুষে খাবে কিংবা পশু পক্ষীতে খাবে, তাহলে ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা, তাহলে পরে তার জন্য সেটা কি হবে, সাদাকা হবে। যে কোনো ভাবে যদি ওই গাছ থেকে উপকৃত হয় কেউ, তাহলে সেটা তার জন্য সাদাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াগরিসুল মুসলিমু গারসান ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন ইল্লা কানা লাহু সাদাকাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কোনো মুসলিম গাছ লাগায়, সে গাছ যদি কিয়ামত পর্যন্ত থাকে, যতদিন থাকবে মোট কথা, তাহলে সেই গাছ থেকে যদি কোনো মানুষ উপকৃত হয় বা ফল খায়, কিংবা কোনো পশু উপকৃত হয় বা ফল খায়, কিংবা কোনো পাখি উপকৃত হয় বা ফল খায়, তাহলে প্রত্যেকটাই তার জন্য কি হবে, সাদাকা হবে। লা ইয়াগরিসু মুসলিমুন গারসান ওয়ালা ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহুল ইনসান আও মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা শাই ইল্লা কানাত লাহু সাদাকা। এটা হচ্ছে গাছ আম ভাবে, এমন কি ছোট ছোট গাছও, ছোট ছোট গাছ দেখবেন, এমন গাছ যে গাছে হয়তো খুব বেশি উপকারিতা নেই কিন্তু আপনি লাগিয়ে দেন। এই তুলসী গাছ দেখেছেন, তুলসী গাছগুলো কি সুন্দর গন্ধ বের হয়, সুন্দর সেন্ট বের হয়। ফুল গাছগুলো, ফুল গাছগুলোতে কি হয়, দেখতে ভালো লাগে, যদিও তাতে বেশি উপকার না হয়, তবুও আপনি গাছ লাগাতে খবরদার গাফলিতি করবেন না। অনেকে দেখবেন তার বাড়ির সামনে যে পানি বয়ে যাচ্ছে, বাগানে যাচ্ছে, কিন্তু গাছে পানিটা কোনো কাজে লাগছে না। সাইডে সাইডে যদি গাছ লাগিয়ে দেন, ফুল গাছই লাগান, আপনাকে দেখতে ভালো লাগবে। অবশ্য অনেকে ফুল গাছ পছন্দ করে না, অনেকের চোখে ভালো জিনিসটা কি লাগে, খারাপ লাগে, ধরুন এসব খামকাতে মেহনত করবো কেন, পেছনে লেগে থাকবো। আর বহু মানুষ আছে স্পেশাল লোক রেখে, যাদের পয়সা আছে স্পেশাল লোক রেখে তারা বাগান তৈরি করে, এবং তারা হচ্ছে রোমান্টিক মানুষ, এই কথা আপনারা জানেন। জাবে বিন আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহিয়া আরদান মাইতা ফালাহু মিনহা ইয়ানি আজরান ওয়া মা কালাত আলাওয়াফি মিনহা ফাহুয়া লাহু সাদাকা। যে ব্যক্তি কোন মৃত জমিকে জীবিত করে, মৃত জমি মানে যেখানে কোন গাছপালা নেই, একদম পতিত জমি, মরুভূমি, সেখানে গিয়ে আপনি গাছ লাগালেন মাশাআল্লাহ, সেখানটা বাগান তৈরি করলেন। এখানে যেগুলো সরকারি জমি, এখন তো সরকাররা সব নিয়ম আছে এক একটা, এখানেও আছে, এখানে আপনি গিয়ে এক জায়গা নিলেন, সেখানে আপনি যদি সবুজ করতে পারেন, তারপর সরকারকে দরখাস্ত দেন যে আমি এই গাছ লাগিয়েছি লাগাবো, সরকার আপনাকে দান করবে। কিন্তু আমাদের দেশে তো পাইনি, আমাদের দেশে তো সব এখন হয়ে গেছে রেজিস্ট্রি তাই না। এ দেশে এখন বিশাল জায়গা পড়ে আছে, সরকারের কাছ থেকে চেয়ে নিলেই পাওয়া যায়, কিলোমিটার কিলোমিটার জায়গা, সে মাজরা তৈরি করছে 16 কিলোমিটার লম্বা তাই না, তো পাওয়া যায় এখানে, যেহেতু সব পড়ে আছে। আর যদি আপনি খরচ করে ব্যয় করে পানি তুলে আপনি গাছ লাগাতে পারেন বিভিন্ন গাছ, তাহলে সেটা সরকারের লাভ, মানুষের লাভ এবং সবারই উপকার, এই জন্য এখানে পাওয়া যায়। তাহলে যদি আপনি কোন মৃত ভূমিকে জীবিত করেন, পতিত জমিতে আপনি চাষ করেন, কোন গাছ লাগান, আর এখানে মাশাআল্লাহ খেজুর গাছ, খেজুর গাছে অল্প পানি লাগে তাই না, আর ভালো হয় এখানে বালু মাটি, এই বালি মাটির কারণে ভালো হয়। তো তাহলে পরে ওই গাছ থেকে যদি জন্তু জানোয়ার উপকৃত হয় তাহলে পরে সেটা তার জন্য সাদকা হবে, আর বেশি বলাই হচ্ছে বাহুল্য। সুতরাং বুঝতে পারলাম যে গাছ লাগিয়েও সাদকা করা যায়, যদিও আমার সাদকা করার মতো কিছু না থাকে। আপনি যদি আপনার পরিবারের জন্য খরচ করেন, আপনার আপনি তো বিয়ে করেছেন বা করবেন, বিয়ে করার একটা শর্ত হল কি, যে আপনার পরিবারের ভরণ পোষণ বহন করতে হবে। আর এই ভরণ পোষণটা করা এটা কি ফরজ নাকি গরজ? ফরজ। তার কারণ যদি ক্ষমতা না থাকে তাহলে বিয়ে করো না, সবুর করো, তাই না? এখন বিয়ে করে আনার পর আপনি তাকে খাওয়াবেন, এটা আপনার জন্য ফরজ, কিন্তু নিয়ত যখন করবেন তখন আপনার কি হবে? সাদাকা হবে। আপনি আপনার বউকে খাওয়াচ্ছেন, আপনার ভালোবাসার জিনিসকে খাওয়াচ্ছেন, আপনার জানুকে খাওয়াচ্ছেন জান জান করে, অথচ সেখানে কি পাবেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সাদাকা পাবেন। ঠিক আছে, তো আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আনফাকা রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা। যখন কোন পুরুষ তার স্ত্রীর জন্য কোন ক্ষয় করে, কোন খরচ, একটা শাড়ি কিনে দিল, একটা তার কিছু খাবার কিনে দিল, তাকে দিতেই হবে, কিন্তু ইহতাসিবুহা, সে যদি সওয়াবের আশা রাখে, নিয়ত রাখে, তাহলে সেটা কি হবে? তার জন্য সাদাকা করা হবে। আবু হুরায়রা হাদিস, তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালা আলাইনা শাব্বুন মিনাস সানিয়া। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বসেছিলাম, এমন সময় সানিয়া থেকে, ওই সানিয়া তুল ওয়াদা বলে যে একটা জায়গা আছে, তালা আল বদর আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা, ওই যে পথে মক্কা থেকে মদিনায় ঢোকা হয় ওখানে সানিয়া বলে একটা জায়গা আছে। তো সানিয়া থেকে একটা যুবক দেখা গেল এদিকে আসছে, ফালাম্মা রাআইনাহু বিআবসারিনা, যখন আমরা নিজে চক্ষুতে সচক্ষে দেখলাম, কুলনা লাও আন্না হাযা শাব জাআলা শাবাবাহু ওয়া নিশাতাহু ওয়া কুওয়াতাহু ফি সাবিলিল্লাহ। এই যুবক কি সুঠাম দেহ, মজবুত দেখতে চেহারা, হাট্টা গোট্টা চেহারা, এ যদি তার এই শক্তিকে, তার এই যৌবনের মানে যুবকের যে একটা শক্তি থাকে, সেই শক্তিমত্তাকে যদি আল্লাহর পথে ব্যয় করে, যদি আল্লাহর পথে ব্যয় করে তাহলে কত সুন্দর না হতো, তাহলে কত সুন্দর না হয়। ফাসামিয়া মাকালাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কথাবার্তা আপসে বলছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বললেন, ওমা সাবিলুল্লাহি ইল্লা মান কুতিল। তার মানে কি, আল্লাহর রাস্তায় খালি তলোয়ার ধরলেই, কাটাকাটি মারামারি করলেই কি সেটা সাবিলুল্লাহ হয়? তার মানে জেহাদ শুধু কি সাবিল, জেহাদ শুধু কি মারামারিতে হয়, কাটাকাটিতে হয়? শোনো, মান সাআ আলা ওয়ালিদাইহি ফাফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার মা বাপের ভরণ পোষণ করার জন্য, মা বাপকে খাওয়াবার জন্য, মা বাপকে দেখাশোনা করার জন্য, মা বাপের চিকিৎসার জন্য উপার্জন করে, সে আল্লাহর পথে জেহাদ করে। ওমান সাআ আলা আয়ালিহি ফাফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি নিজের সন্তান সন্ততিকে মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য, চিকিৎসার জন্য উপার্জন করে, সেও আল্লাহর পথে জেহাদে থাকে। তারপর আরো বললেন, ওমান সাআ আলা নাফসিহি লিইউফাহা ফাফি সাবিলিল্লাহ, এমনকি যদি তার সন্তান সন্ততি না থাকে, স্ত্রী পরিজন না থাকে, মা বাপ না থাকে, খালি নিজেকে পবিত্র রাখার জন্য কি করে? উপার্জন করে। পবিত্র রাখার জন্য মানে উপার্জন না করলে চুরি করতে হবে, আর না হয় তো দু নম্বরই করতে হবে, না হয় তো চাইতে হবে। তো চা না আমি চেয়ে খাবো, না চুরি করব, বরং আমি নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখবো, তাই আমি আল্লাহ কামাই করছি, উপার্জন করছি, সেটাও হবে আল্লাহর পথে জিহাদ করা। ওমান সাআ আলা তাকাসুরি ফাহুয়া ফি সাবিলিশ শয়তান। হ্যাঁ, যে ব্যক্তি বিলাসিতা করার জন্য উপার্জন করছে সেটা হচ্ছে শয়তানের রাস্তায়, এটা কিন্তু আল্লাহর রাস্তায় নাই। তার দরকার নেই, প্রয়োজন নেই, প্রচুর মাল আছে, তবুও দেখবেন মানুষ গাধার মতো খেটে যাচ্ছে, দিনে গাধা রাতে হাতি, মানে মৃতদেহ লাশ, কিন্তু খাটছে, মেহনত করছে। এজন্য বলে, জ্ঞানীরা মাল ব্যয় করে স্বাস্থ্য ক্রয় করে, আর অজ্ঞানীরা স্বাস্থ্য ক্ষয় করে মাল ক্রয় করে বা উপার্জন করে, তাই না? তো যাই হোক, তাহলে বুঝতে পাচ্ছেন যে সাবিলিল্লাহ কোনটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মানে যে নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ করলে পরে কতটা মানে সব হয়, তাতে সাদাকা হয়, তাতে কত মর্যাদা কত ফজিলত। এখন এক মহিলা আসে বলছে যে আমি তো কিছুই করতে পারি না, এমনও মহিলা আছে বিধবা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে দুটো বাচ্চা শুধু না কন্যা সন্তান, কি করবে সে? বাংলাদেশের দেখেছেন সব সমস্ত গরিব দেশের যাদের, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যৌতুক প্রথা নিয়ে মেয়েদের, মেয়ে হলেই মাথা ভার, এই জন্য পুরুষরা পর্যন্ত কি চায়, পুরুষরা না মেয়েরা পর্যন্ত মেয়ে চায় না, কি চায়? ছেলে চায়। আর মেয়ে হলেই রাগ হয়, কার উপরে? বউয়ের উপরে রাগ হয়। বউ তো জমি, বীজ তো তোমার, দেনেওয়ালা তো আল্লাহ, আল্লাহ যখন দিচ্ছেন তখন তুমি তা রাগ করলে, রাগ করলে তো পাই না, আল্লাহ যা দেবে তা নিতে হবে, তাই না? কিন্তু রাগ হয়টা কেন? যেহেতু এই মেয়ে মানুষ করা, মান সম্মানের ব্যাপার আছে, কোথায় কি করে বসবে, তারপরে বিয়ে দেওয়ার ব্যাপার আছে, অত খরচ কোথায় পাবো, যৌতুক ছাড়া বিয়ে হবে না ইত্যাদি, এই জন্য মেয়ে চায় না। জাহিলি যুগে যেমন মেয়ে চাইতো না, তেমনি বর্তমান জাহিলি যুগেও এরা মেয়ে চাইছে না এই কারণে, তাই না? তো এই মেয়ে ছেলে যদি হয়ে যায় তাহলে কত বড় কঠিন। মেয়েরা মেয়ে হত্যা করছে, মেয়েরাও মেয়ে কন্যা ভ্রূণ হত্যা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন, এমন সময় এক মেয়ে তার দুটি মেয়েকে নিয়ে ভিক্ষা করতে এলো, উপায় নেই ভিক্ষা ছাড়া, মেয়ে ছেলে দুর্বল, কোথায় উপার্জন করবে? তো মা আয়েশা বলছেন বাড়িতে খুঁজে খুঁজে তিনটে খেজুর ছাড়া কিছুই পেলাম না। কটা খেজুর? তিনটে। মা আয়েশার অবস্থা দেখেন, তিনটে খেজুর ছাড়া কিছুই পেলাম না, তিনটে তার হাতে দিলাম, দুটো খেজুর দুটো মেয়েকে দিল আর একটা খেজুর সে নিজে খেতে যাচ্ছে, ওদিকে মেয়ে দুটো খাবার শেষ হয়ে গেছে, কেননা খিদে, খিদেটা কত চটপট খাওয়া যায় তাই না? এই যে আপেলগুলো খেলেন আপনারা একটু আগে, এই আপেলগুলো যদি মরুভূমিতে পেঁয়াশের সময়ে আর খিদে, মানে আপনি সকালে নাস্তা করেননি প্লাস বারোটা একটা দুটো হয়ে গেছে আর রোদে প্রখর রোদে আছেন, আর এই আপেলগুলো যদি থাকে কমই রেখাবেন আপনি, আল্লাহু আকবার, তখন খিদের চোটে খাবার খুব তাড়াতাড়ি খাওয়া হয়। তো এত খিদে লেগেছে যে খেজুর দুটো খেয়ে মা মুখে খেজুরটা ভরতে যাচ্ছে, সেই সময় চট করে দুজনেই হাত বাড়াচ্ছে খাবার জন্য, আল্লাহ আকবার, কত খিদে আছে। মায়ের জান, মায়ের মায়া মমতা, নিজে খেতে পারল না, ওই একটা খেজুরকে দুই ভাগে ভাগ করে দিল দুই মেয়েকে। মা আয়েশা দেখলেন, দেখে তাকে অবাক লাগলো, দুঃখের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূলুল্লাহ আজকে আমি একটি অবাক কাণ্ড দেখেছি। বললেন কি সেটা? বললেন এরকম এক মেয়ে ভিক্ষা করতে এসেছিল তার দুটো মেয়েকে সঙ্গে করে, তারপরে দেখলাম এই করল, রাফা আত এলা ফিহা তামরাতান লিতাকুলাহা ফাস্তাতআমাতহা ইবনাতাহা, মেয়েটা খেতে গেল কিন্তু ওর দুটো মেয়ে খেতে দিল না, খেতে চাইল, ফাসাক্কাতি তামরাতাল্লাতি কানাত তুরিদু আন তাকুলাহা বাইনাহুমা, যে খেজুরটি খেতে চাইছিল দুই ভাগে ভাগ করে দিল, ফা আজাবানি শানুহা সবুর করুন, পালন পোষণ তাকে মানুষের মতো মানুষ করুন, মায়ের মতো মা করে, বউয়ের মতো বউ করে, তার মানে যার ঘরে পাঠাবেন তাকে যেন ইসলামী দিনদার করে আপনি পাঠান, সুপাত্রে বিবাহ দেন, তাহলে আপনার জন্য সওয়াব রয়েছে, কারণ এরা হবে জান্নাতের যাওয়ার ওসিলা এবং জাহান্নাম থেকে বাঁচার পর্দা। আও আতাকাহা বিহা মিনান নার, অথবা এর জন্য এই কাজটার জন্য আল্লাহ তাআলা ওই মেয়েটাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এইভাবে যে মেয়ে যারা, এমনকি যারা বানাত খুলেছে, যে মাদ্রাসাতুল বানাত বলে না মেয়েদের, মহিলা মাদ্রাসা, তারা যদি ঠিক মতো ঠিকঠাক ভাবে ওই মেয়েগুলোকে মানুষ করে, তারাও এতে স্বভাব পাবে না? পাবে না, এই স্বভাবে শরিক হবে। তবে হ্যাঁ, বানাত খোলা হচ্ছে, আগুন নিয়ে খেলা, সাবধান হবেন। যাই হোক, এবার চলুন আর একটা স্ত্রী সম্পর্কেই, যেটা করলে পরে সাদাকা হয়, সেটা তো আপনি অবাক হবেন যে এটা করলে আবার কি করে সাদাকা হয়। আগে চললে যে খাওয়ালে সাদাকা হবে, কিন্তু এটা আবার অন্য কথা। এটা হচ্ছে যে স্ত্রীর সঙ্গে যে প্রেম কিলকেলি করেন, আপনি যৌন মিলন করেন, সেটা আপনার চাহিদাতে করেন তাই না? স্ত্রীও নিজের চাহিদাতে করে। তাহলে এই ক্ষেত্রে যখন নিজের কামনা বাসনা পূরণ করবেন, তাতেও আল্লাহ তাআলা আপনার জন্য কি রেখেছেন? সাদাকা রেখেছেন। আল্লাহ আকবার, কত বড় রহমান তিনি যে আমাদের বিভিন্ন রকমের মানে সওয়াবের ব্যবস্থা তিনি করেছেন, এই জন্য যে আমরা মোমেন মুসলিম এবং চেষ্টা করি তার আনুগত্য করা, তার জন্য জান্নাত যাওয়ার বিভিন্ন পথ খুলে রেখেছেন। লাও তোমরা আমরা খেলা করো, তোমরা আমরা নিজেদের কামনা বাসনা তোমরা ফুর্তি করো স্বামী স্ত্রীতে, আর তাতে তবে নিয়ত হতে হবে তাই না? শর্তটা হচ্ছে কি? নিয়ত হতে হবে যে এর মাধ্যমেও আমি নিজে পবিত্র হব এবং আমার স্ত্রীও পবিত্র হবে, কেউ ব্যভিচারের দিকে যাবে না, কোন খারাপ কাজে কোন অশ্লীলতার দিকে যাবে না। তাহলে এর দ্বারাতে সাদাকার সওয়াব পাবে। চলুন হাদিস, লম্বা হাদিস শুনুন। বলছেন যে সাহাবাদের একদল লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর। হ্যাঁ, এই তো যারা বড় লোক, যাদের মানে ধনী লোক, তাদের ধন আছে, ধন ব্যয় করে তারা তো অনেক সওয়াব কামাচ্ছে। ইউসাল্লু না কামা নুসাল্লি, ওরা নামাজ পড়ে যেমন আমরা নামাজ পড়ছি, ওরা রোজা রাখে যেমন আমরা রাখি, কিন্তু তাদের ধন আছে, সেই ধন দিয়ে তারা কি করে? সাদকা করে, ধন দিয়ে তারা গোলাম আজাদ করে, ধন ব্যয় করে মানুষকে সহযোগী, তাতে কি হয়? তাতে অতিরিক্ত সওয়াব হয়, সেটা তো আমরা পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আওয়া লাইসা কাদ জাআল আল্লাহু লাকুম মা তাসাদ্দাকুনা বিহি, তোমাদের কি কিছু আল্লাহ তাআলা এমন জিনিস দেন নাই যে যার দ্বারাতে তোমরা সাদকা করো? শোনো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ বললে কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। কুল্লু তাকবীরাতিন সাদাকা, একবার আল্লাহু আকবার বললে সাদাকা হয়ে যাবে। কুল্লু তাহমিদাতিন সাদাকা, একবার আলহামদুলিল্লাহ বললে সাদাকা হয়ে যাবে। কুল্লু তাহলিলাতিন সাদাকা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। ওয়ামরুম বিল মারুফি সাদাকা, ওয়ামরুম বি মারুফিন সাদাকা, একটা ভালো কাজের আদেশ দাও কাউকে, সাদাকা হয়ে যাবে। নাহিউনা আনিল মুনকারে সাদাকা, এবং খারাপ কাজে নিষেধ করো, সাদাকা হয়ে যাবে। ওয়াফি বুদ্ই আহাদিকুম সাদাকা, এবং তোমাদের স্ত্রী মিলনেও সাদাকা আছে। অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর, নিজের কামনা বাসনা পূর্ণ করবে স্ত্রীর কাছে, তাতেও কি আল্লাহ তাআলা আমাদের জন্য সাদাকা রেখেছেন বা সওয়াব রেখেছেন? বললেন, আর আইতুম লাও ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি উযর, কি মনে করো যদি ওই স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলনটা না করে কোন মহিলা অন্য মহিলার সঙ্গে মিলন করত, গোনা হতো না? হতো না, গোনা তো হতো। তাহলে নিজের স্ত্রীর সঙ্গে যদি মিলনটা করে তাতে সওয়াব হবে না কেন? বুঝতে পারলেন যুক্তি? এই জন্য সওয়াব হবে। ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালালি কানা লাহু আজর। আল্লাহু আকবার, আমরা নিজের কাজ নিজে করব অথচ তাতে আমরা কি পাবো? সওয়াব পাবো। তো সাদাকা করার একটা কথা বুঝতে পারলেন। যদি আপনি মানুষকে ঋণ দান করেন তাহলে তাতে সাদাকার সওয়াব হবে। কত টাকা দান করলে কত টাকা সওয়াব হয় বাদশা? কত টাকা ঋণ দিলে কত টাকা সাদাকা করা সওয়াব হয় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সুলাফা ইয়াজরি মাজরা শাতর সাদাকা। হ্যাঁ, যত টাকা আপনি ঋণ দেবেন তার অর্ধেক টাকা সাদকা করার সওয়াব হবে। এক হাজার টাকা ঋণ দিলেন কাউকে, পাঁচশো টাকা দান করার সওয়াব হয়ে গেল। এই হচ্ছে সুদ, এই সুদের জন্য আপনি ঋণ দেন, বাকি টাকা দিয়ে আপনি অতিরিক্ত টাকা পাবেন, এটা হয়ে যাবে কি সুদ? হারাম সুদ। আল্লাহর কাছে সুদ নেন, আপনি এক হাজার টাকা দিলেন এক হাজার টাকা ফেরত পাবেন তাই না? মাঝখান থেকে পাঁচশো টাকা দান করার সুদ আপনি পেয়ে গেলেন। বাদশা মিয়ার কাছে জমি রাখলাম, জমি এক বিঘা জমি রাখলাম পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে, ভাবলাম যে সৌদি আরব থেকে এসেই ছাড়িয়ে নেব, কিন্তু পারলাম না, এমন এক কাজে ফেসে গেলাম যে ঋণ শোধ করতেই পারলাম না। তারপরে চলে এলাম সৌদি আরব, আবার সৌদি আরব এলাম, আবার কামাতে লাগলাম, বেশ সুবিধা করতে পারলাম না। দুবছর পর গেলাম, আবার দুবছর পরে গিয়েও বাদশার কাছ থেকে আমি জমিটা ছাড়াতে পারলাম না। বাদশা মিয়া জমিটা কি ফেলে রেখে দিয়েছে? না, চাষ করে করে খাচ্ছে, নিজের মতো করে খাচ্ছে, যেন নিজেই মালিক, চাষ করে করে খাচ্ছে। কোন রকম করে চার বছর পর যখন ফিরে গেলাম, ৫০,০০০ টাকা ফেরত দিলাম, সে আমাকে জমি ফিরিয়ে দিল। তাহলে চার বছর চষে খেলো, তাই না? এগুলো কি খেলো? সুদ খেলো, হারাম খেলো। কারণ ৫০,০০০ টাকা দিয়েছিল, ফেরত পেল, এ হচ্ছে হাতে হাতে সুদ। বুঝতে পারছেন? এই রকম করে জমি দেওয়া, জমি নেওয়া, বন্ধক দেওয়া জমি, এবং বন্ধক ব্যবহার করা, বন্ধকি ব্যবহার করা, কি করা হয়? সুদ খাওয়া হয়। আমার যদি টাকা না থাকে, ঠিক আছে, মোবাইলটা আমি, ভাই আপনি বিশ্বাস না হলে তো মোবাইলটা রাখেন আমার কাছে, আমাকে ৫০০ টাকা দেন, মোবাইলটা দামি মোবাইল, তো এই ৫০০ টাকা এটা রাখেন আপনার কাছে, আমাকে ৫০০ টাকা দেন, ঠিক আছে, আপনি রাখলেন, রেখে আপনার বাক্সে রাখবেন না ব্যবহার করবেন? যদি ব্যবহার করেন, মনে করেন যে আমি তো হ্যাঁ টাকা দিয়েছি, তাহলে কি করা হবে? ওই টাকা ফেরত পাওয়ার পর ওইটা কি করা হবে? এটা সুদ হয়ে যাবে আপনার। শুধু এইটুকুই না, যদি গাড়িতে চাপিয়ে নেওয়া যা হয়, নুরুল হুদা গাড়ি আছে, তো নুরুল হুদা কোনোদিন আমাকে গাড়িতে চাপায়নি, কোনোদিন গাড়িতে চাপায়নি, কিন্তু আমার হঠাৎ করে দরকার হলো, আমার কাছ থেকে ১,০০০ রিয়াল ধার চাইল, ১,০০০ রিয়াল ধারটা যেমনি দিলাম, তার পর দিন থেকে গাড়িতে দেখলে, হুজুর আসুন গাড়ি চাপুন, হুজুর গাড়ি চাপুন, আগে কোনোদিন বলেনি, কিন্তু যেমনি ঋণটা দিলাম, আর হুজুর গাড়ি, আমি যদি গাড়িতে চাপি তাহলে কি করা হবে? সুদ খাওয়া হবে। মনে থাকবে, এইভাবে বহু রকমের সিস্টেম আছে। মানুষ আসলে যার কাছে ঋণ পায় তার প্রতি দুর্বল হয়ে যায়, সে তখন বিভিন্ন ভাবে উপকার করতে চায়, সেই উপকারটা গ্রহণ করলেই কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। কিন্তু যদি এই লেনদেনটা আগে থেকে থাকে তাহলে সমস্যা নেই। মনে করুন আগে থেকে আমাকে গাড়িতে চাপাইতো, কিন্তু টাকা দেওয়ার পরও চাপাতে বল চাপছে হয়তো, কিন্তু সমস্যা নেই। কিন্তু যদি একান্ত কারণ ঋণ দেওয়া হয় তাহলে কি হবে? সুদ হবে। আপনি যদি এই নিয়তে দেন যে আমি আল্লাহর কাছে সুদ নেব, আর সেটা কত পাবেন আপনি? দেড়ে সুদ। ১,০০০ টাকা দিলে ১,০০০ টাকা ফেরত পাবেন, ৫০০ টাকা আপনি সুদ পাবেন। আল্লাহ আকবার। এইভাবেই এইভাবেই যদি আপনি যাকে ঋণ দিয়েছেন, মুশকিল তো ঋণ দিতে চায় না মানুষ, কেন জানেন? হ্যাঁ, ঋণ পরিশোধ করতে চায় না। এই জন্য বলা হয় ঋণ দেওয়া, বন্ধুকে ঋণ দেওয়া দুটো ক্ষতি, বন্ধুত্ব যায় আর টাকাটাও হয়তো ফেরত পাওয়া যায় না। বন্ধু ঋণ দেওয়া, এই জন্য মানুষ দিতে চায় না ঋণ, মিথ্যা বলে নেই, আবার চাইতে যান তখন কত রকম কথা, কটা টাকা পাবে, ঘর খাল করে দিল, চপ্পল ক্ষয় করে দিল, আর মিয়া যা করবে করো গা, কেয়ামতে নো, আর লম্বা টাইম দিয়েছিস বাবা, কেয়ামতেই নিস। তো এইভাবে কত রকম, এই জন্য ঋণ দিতে চায় না মানুষ, কারণ টাকাটা দিয়ে আবার আপনি ৫,০০০ টাকা দিলেন, সে ১,০০০ করে খুচরো দেয়, ফলে আপনার সেই টাকাটা কাজে লাগে না, এই জন্য মানুষ ঋণ দিতে চায় না, মিথ্যা বলে। কিন্তু যদি আপনি ঋণ দেন, সে বেচারি শোধ করতে পারছে না, একটু কিছু মনে করো না ভাই, এক কিছুদিন সবুর, আর একটু সময় দাও, আর এক বছর সময় দাও, আর আপনার টাকার দরকার আছে, কিন্তু আপনি যদি সময় না দেন, আপনার জন্য জায়েজ আছে, আপনি বিভিন্ন ব্যবস্থা নিয়ে আপনি আপনার টাকা আদায় করবেন, চাপ দিয়ে আদায় করবেন, সরকারের মাধ্যমে আদায় করবেন, পারবেন আপনি, আপনার এটা হক। কিন্তু যদি আপনি দয়া করে বলেন, ঠিক আছে তোমাকে সময় দিচ্ছি, আরো এক মাস কি আরো ৬ মাস তোমাকে সময় দিলাম, তাহলে কি হবে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিম মিসলুহু সাদাকা। বাসা কাছ থেকে আমি ১,০০০ টাকা ঋণ নিয়েছিলাম, বললাম যে এক মাসের ভিতরে পরিশোধ করে দেবো, এই মাসটা শেষ হলেই আমি শোধ করে দেবো। এই মাস শেষ হলো, বাদশা মিয়া চলে এলো বাদশার মতো, হুজুর আমার টাকা দেন। আমি বাদশা মিয়া একটু সবুর করে, আমি টাকাটা আমি জোগাড় করতে পারিনি, বাদশার দয়া হল, দয়া হলো, ও তো হয়ে গেছে, ৫০০ টাকা সব পেয়ে গেছে, কিন্তু টাইম পার হয়ে গেল, এখন নতুন করে আমাকে আবার সময় দিল। এই সময়টা দেওয়ার জন্য কি সব আছে? আমাকে যদি আবার এক মাস সময় দেয়, তো ওর ১,০০০টাকা সদকা করার সব হবে। কদিনে? প্রত্যেক দিন, যদিন আপনি টাইম দেবেন, প্রত্যেক দিন আপনার ১,০০০টাকা দান করার সব হতে থাকবে। নিয়ত চাই, নিয়ত চাই, নিয়ত না থাকলে হবে না। আর পেছনে যদি গীবত করে তাও হবে না। হ্যাঁ, হুজুরকে টাকাটা দিলাম, দেখো না দেবার নাম নেই, আর আমার সামনে মিষ্টি মিষ্টি করে বলে গেল যে সমস্যা নেই হুজুর আপনি, কিন্তু পেছনে গিয়ে দেখেন তো হ্যাঁ টাকা হ্যাঁ দেবে নাকি তা ঠিক নেই। এরকম না, আপনি যদি বদলাটা দুনিয়াতেই নিয়ে নেবেন তাহলে কি হয়েছে, বালাদিয়ার লোক বা যারা যারা যারা মেহনতে কাজ করছে মাজরার লোক, কাফিল যদি অতিরিক্ত কাজ দেয়, এই অমুক তমক কত রকমের তালবস দন্তসতি বহু রকমের গালি আছে, গিয়ে যদি বলে এই হারামখোর অমুক তমক বেশি ডিউটি দিচ্ছে বেতন মারায় না অমুক তমক কি বলে ওটাকে, কি বলে ওটাকে অতিরিক্ত যেটাকে কাজ করে সেটাকে কি বলে, ওভার টাইম দেয় না, কি বলে বোনাস দেয় না ইত্যাদি বলে যদি আপনি গালি দিয়ে ফেলেন তাহলে গেল, এ দুনিয়া গেল আর সে দুনিয়া তো গেলই। আর যদি আপনি গালি না দেন আর মনে মনে নিয়ত করেন যাকে দুনিয়াতে আমি করছি কাল আল্লাহ গো তুমি তো সাক্ষী আছো আমি কাল তোমার কাছে নেব, লাভ হবে না হবে না, বিশাল লাভ হবে। এই জন্য নিয়তটা আসল, আপনাকে নিয়ত রাখতে হবে যে আমি লোকটাকে ঋণ পরিশোধের সময় দিলাম তার জন্য আমি প্রত্যেক দিন অনুরূপ টাকা যত টাকা ঋণ দিয়েছি সাদকা করা সব পাব, কাবলা ইহিল্লাদদেন ফাইজা হাল্লাদদেন ফানজারাহু ফালাহু বিকুল্লি ইয়াউমি মিসলাহু সাদাকা। তারপর সময় দিল, সময় দেওয়ার পরে আবার সময় হয়ে গেল দিতে পারল না, আবার টাইম দিল, তখন প্রত্যেক দিন তার ডবল করে সব পেতে হবে, কত হাজার, দু হাজার করে। বুঝতে পারবেন, করতে পারবেন, কঠিন আছে, কিন্তু যদি কেউ চায় যে আমি সাদকা করব এইভাবে কত সাদকা তার করা হবে। বেশ, আর দুটো পয়েন্ট আছে বলে আমি শেষ করব, আর প্রায় একই রকমের হাদিস। প্রত্যেক ফরজ নামাজের পরে দেখবেন বহু মানুষ আছে সালাম ফেরা হয়ে গেলে স্প্রিং লাগানো আছে পায়ে, চটং করে উঠে সুন্নত পড়তে লাগে, তাই না, মোনাজাত নেই যেহেতু। আবার যদি মোনাজাত করা হতো হাত তুলে সবাই বসে থাকত, যতক্ষণ না হুজুর মোনাজাত খানি করেছেন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরে খালকি যতক্ষণ না বলে ততক্ষণ বসে থাকত, কিন্তু এখন মোনাজাত নেই সালাম ফেরার পরে চটং করে উঠে পড়ে সুন্নত লেগে গেল, এটা ঠিক না ভাই? ঠিক, নিশ্চয়ই ভুল। ভাই আপনি কোন জিকির জানেন না, বহু জিকির আছে, বহু দোয়া আছে, ঠিক আছে, কিছুই জানেন না, এইটুকু আল্লাহ আল্লাহ আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জানেন না? নিশ্চয়ই জানেন, তো বসে বসে তসবিটা পড়ুন, পড়তে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু হুরায়রা হাদিস ফুকারাউল মুহাজিরিন আতাওয়াসাল, ওই হাদিসে কিন্তু মানে ফিক্সড করা নেই যে লোকেরা এলো, এখানে বলা হয়েছে মুহাজিরিনদের গরিব মানুষরা। মুহাজিরিন কাদের বলা হতো? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় বাস করেছিল তারা হচ্ছে মুহাজির। মুহাজিরদের গরিব মানুষ যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এ বড় লোকরা তো বেশ মানে বড় বড় কাজ করে, বড় বড় মর্যাদা দান মানে কি বল গ্রহণ করতে পাচ্ছে বা তারা লাভ করতে পাচ্ছে, ওয়া নাঈমিল মুকিম, তারা বেশ সুন্দর জান্নাতের বিভিন্ন নিয়ামত তারা গ্রহণ করছে। ফাকালা ওয়ামা যাকুল, কি ব্যাপার, কি বলতে চাইছো? কালু ইসাল্লুনা কামা নুসাল্লি, ওরা নামাজ পড়ে আমরা যেমন নামাজ পড়ি, ওরা রোজা রাখে আমরা যেমন রোজা রাখি, ওয়া তাসাদদাকুনা ওয়ালা তাসাদদাক, ওরা কিন্তু সাদকা করে আমরা সাদকা করতে পারি না, ওয়া ইয়াতিকুনা ওয়ালা তুতিক, ওরা গোলাম আজাদ করে দাস মুক্ত করে আমরা পারি না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা কথা বলে দাও, একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা যদি কর তাহলে তোমাদের পূর্ববর্তীদের তোমাদের তাদের থেকেও উত্তম হবে, আর তোমাদের পরবর্তীদের থেকেও তোমরা উত্তম হয়ে যাবে, এবং তোমার তোমাদের মতো সওয়াব কেউ পাবে না, কেবল সেই পাবে যে তোমাদের মতো কাজ করবে। তো বলেন ঠিক আছে, আমরা তো চাই ধনীদের থেকে আগে বাড়ি, এখানে প্রতিযোগিতা, সৎ কাজে প্রতিযোগিতা, সাবিকু ইলা মাগফিরাতি আল্লাহু আকবার, প্রতিযোগিতা করো, প্রতিদ্বন্দ্বিতা করো, দুনিয়াতে প্রতিদ্বন্দ্বিতা করি, ও এত করে কামায় আমি এত কামাবো, ও আছে দুনিয়াতে ও এত বিঘে জমি হয়ে গেলাম, ও এত বাড়ি করলো আমি বাড়ি করবো, ওর থেকে ভালো বাড়ি করবো, কি বাড়ি করেছে আমার টাইল লাগিয়েছে, এই নানা রকম একটার পর একটা কি আল হাকুমুত তাকাসুর, মানে ওর থেকে আমার বেশি, এই প্রতিযোগিতা মানে বিভুল করে রেখেছে, কবর যাওয়ার না পর্যন্ত মানুষ সব সময় লেগে আছে, ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, খুব কঠিন মালকে হয় তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহু আকবার, এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় লেগে আছে, কিন্তু দিনের ব্যাপারে প্রতিযোগিতা তোমার কোথায়? সাহাবারা দিনের ব্যাপারে দেখেন, এই ওরা সব কামে নিল, ওরা সব পাচ্ছে, আমাদের অবস্থাটা কি হবে? আমরা তো পিছিয়ে থাকতে চাই না। ঠিক আছে, তোমরা প্রতিযোগিতায় ফার্স্ট হবে যদি তোমরা এটা করো। কি করতে হবে? কালু বালা ইয়া রাসূল, অবশ্যই আমরা চাই, বলে দেন ইয়া রাসূলুল্লাহ, বললেন তুসাববিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমিদুনা দুবুরা কুল্লা সালাতিন সালাসা ওয়া সালাসিনা মাররা। প্রত্যেক ফরজ নামাজের শেষে পড়ে আর কি, প্রত্যেক ফরজ নামাজের পরে, এখানে দুপুর শব্দ আছে কিন্তু পরে, কারণ মোনাজাত হবে সালাম ফেরার আগে, আর এখানে তসবিহ গুলো হবে কখন? সালাম ফেরার পরে। আমি বলেছিলাম দুপুর মানে হচ্ছে দুরকম, যদি বলি বাস, বাসের পেছনে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বা বাসের পেছনে ইমাম সাহেব কই কই, ইমাম সাহেব কই, ও বাসের পেছনে আছে, বাসের পেছনে, বাসের ভিতরে, পেছনে সিটে, নাকি বাসের পেছনে বলতে রাস্তায়, দুটোই বোঝা যায়, তাই না? দুটোই বোঝা যায়। তো দুপুর সালাত বললে পরে নামাজের শেষাংশে সালাম ফেরার আগেও হতে পারে, আর দুপুর বললে নামাজে সালাম ফেরার পরেও হতে পারে। তাসবির ব্যাপারটা সালাম ফেরার পরে, আর মোনাজাতের ব্যাপারটা সালাম ফেরার আগে, হাদিস দিয়েই আমরা সেটাকে নির্ধারণ করতে পারি। সুতরাং নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 33 বার আল্লাহু আকবার বলবে। এখানে কিন্তু 33 বার করা আছে, কিন্তু আর একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বললে কতবার হয়ে যায়? 100 বার হয়ে যায়। অন্য এক হাদিস অনুযায়ী বোঝা যায় যে আল্লাহু আকবার 34 বার বলতে হবে, তাহলে হয়ে গেল কি 100 বার হয়ে গেল। তাতে তোমরা কি হবে? এই শ্রেণীর সওয়াব পাবে, যে শ্রেণীর সওয়াব তোমরা চাচ্ছ বড় লোকরা করছে না, ওদের থেকেও তোমরা আগে বেড়ে যাবে। মুহাজিরিনরা ফিরে এসে বললেন, চলে এলেন, আমল করতে শুরু করে দিলেন, এইদিকে বড় লোকরা শুনতে পেল কানা ঘোষা হইতে হইতে, তখন ওরা তো এমন একটা কাজের সন্ধান পেয়েছে যার ফলে আমাদের মতো সব ভাবে আমরা যে মাল খরচ করে করছি, দেখছেন হিংসা, এই হিংসা করে কেউ? তাহাজ্জুদ পড়ছে উঠে, নামাজের বেটা নামাজের লাইট জ্বালছে, ডিস্টার্ব করছে, এ নয় যে আমি হিংসা করবো তাহাজ্জুদ পড়বো, তা নয়, বরং নামাজটাকে ডিস্টার্ব করবো আমি, তাই না? এ হিংসা নেই যে ও তাহাজ্জুদ পড়ছে আমি তাহাজ্জুদ পড়বো, তা নয়। এখন বড়লোক সাহাবিরাও হিংসা করতে লাগলেন, এরে তাহলে তো ওরা তো আগেই যাবে, তো ওরা কি করেছে বলতো? ওরা কি করে তো বলছে এই ব্যাপার, বলতো আমরাও করি, ওরাও শুরু করে দিল, তাহলে কি হলো? প্রতিযোগিতায় হারবে না হারবে না? এইবারে মুহাজিরিনরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ সামিআ ইখওয়ানুনা আহলুল মুওয়ালি বিমা ফাআলনা ফাফালু মিসলা, ও তো ধনী লোকেরা আমাদের আমলের কথা শুনে নিয়ে ওরাও আমাদের মতো আমল শুরু করে দিয়েছে, এখন কি করা যায়? এখন প্রতিযোগিতার ব্যবস্থা কি? ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু আল্লাহুল ফযলুল আযীম, তো আল্লাহ তাআলার ফযল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। ওরা বড় লোক, আল্লাহ ওদেরকে বড় লোক করেছে, ওরা তার সওয়াব তারা পাবে, তারা অতিরিক্ত সওয়াব পাবে। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ, লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালি নিসাই মিম্মা নসীবুম মিম্মা ইকতাসাবনা, মহিলারা যেন পুরুষদের দেখে হিংসা না করে, পুরুষদের উপর আলাদা মর্যাদা আছে, মেয়েদের আলাদা মর্যাদা, এ নয় পুরুষের সমান আমি, মিলবে না তোমার কাঁধের সাথে পুরুষের কাঁধ, মিলবে না তোমার দেহের সাথে পুরুষের দেহ, মিলবে না তোমার শক্তির সাথে পুরুষের শক্তি, মিলবে না। দু একটা বিরল হয়ে যায়, কোন পুরুষ মেয়ে হয়ে যায়, মহিলা হয়ে যায়, কোন মহিলা পুরুষ হয়ে যায়, হতে পারে, কিন্তু সাধারণভাবে খবরদার পুরুষদেরকে যা দেওয়া হয়েছে মেয়েরা তোমরা সেটা কামনা করো না। তোমরা যদি বলো মাসের বছরের একটা দিনও নামাজ কাজা করবো না, পারবে? উপায় নেই। অতএব পুরুষদেরকে তাদের মর্যাদা দেওয়া হয়েছে, খবরদার এটা বলো না যে নারী পুরুষ সমান, যাদেরকে যেমন দেওয়া হয়েছে আল্লাহ তাআলা অনুগ্রহ দিয়েছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা সবাইকে সমান করলো না কেন? বাদশাকে বড় বাদশা বানিয়ে দিল, আমাকে জামাল ফকির, হিরণ ফকির, হারুন ফকিরকে ফকির বানিয়ে দিল, এখন কি করে হয়? বাদশা বাদশা থাকলো, আমাদেরকে ফকির বানালো কেন? কেন আমাদেরকে দুর্বল বানালো? কেন আমাদেরকে অভাবী বানালো? এরকম প্রশ্ন হতে পারে না? পারে না। তা আল্লাহর ইনসাফ কোথায়? আল্লাহ যে মুনসেব বাদশাহ, আল্লাহ যে আদল, সেটা কি করে হলো? এর জবাব আছে? হ্যাঁ, কি জবাব আছে? আল্লাহ তাআলা, আমার যদি অনুগ্রহ হয়, তো অনুগ্রহ মনে করো আমি আপনাদের কেউ নই, কেউ কোনো আত্মীয় আমি নিশ্চয়ই না, বড়জোর দার্সে আসেন হুজুর, আপনার কাছ থেকে ইলেম শিক্ষা করেন, ওস্তাদ সাগেরদের সম্পর্ক, এখানে যদি আমি কাউকে একটা বেশি একটা ইলেম কাউকে গোপনে শিখিয়ে দিলাম, বেশি কথা তাকে শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, শহীদকে দিলাম না, এটা কি আমার অন্যায় হবে? জরুরি কথা সবাইকে শিখাতে হবে ঠিকই, কিন্তু সমানভাবে শিখাতে কোনো জরুরি আছে? আমি সৌদি আরবে এখানে শেখাচ্ছি, ইন্ডিয়াতে গিয়ে শেখাও, বাংলাদেশে যাও, নিয়ে বক্তৃতা করো, তোমরা এই আমাদের কাছে বলছো, সৌদিদেরকে বলো সৌদিরা কি করছে দেখতে পাও না? এটা কি জরুরি আছে সবার সাথে ইনসাফ করতে হবে? না, এটা অনুগ্রহ। আচ্ছা উদাহরণ দিই, আমার কাছে মনে করুন 1000 রিয়াল আছে, আমি দান করব। এই রিয়ালটা যখন আমি হাফেজ সাহেবকে 500 দিলাম, ওকে 200 দিলাম, ওকে 100 দিলাম, সমস্যা আছে? কেউ কি বলতে পারবে হুজুর আপনি ইনসাফ করলেন না, কেন বেশি দিলাম আমি জানি, কিন্তু আপনাদের মধ্যে কেউ কি এসে বলবে যে কেন হুজুর আপনি ইনসাফ করলেন না, আপনাকে সবাই সমান দিতে হতো? কিন্তু কখন বলতে পারবেন? যখন হক থাকবে, অধিকার থাকবে, আমার একটা কাজ আপনারা সবাই মিলে করেছেন, সবাই সমানভাবে ভাগি হয়েছেন, সেই কাজে মেহনত দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, কিন্তু পারিশ্রমিকটা দিচ্ছি একজনকে কম একজনকে বেশি, তখন আমাকে ধরবে না আপনারা গলা টিপে যে এটা কেন, ওকে 5 আমাকে 7, বা ওকে 7 আমাকে 5 কেন হুজুর, তাই না? তেমনি যদি কোন সংসারে পিতা হন আপনি, বাপ হন, আর আপনি যদি আপনার সন্তানদের মাঝে মাল বিলি বণ্টন করতে চান, তাহলে 5টা সন্তানকে সমানভাবে দিতে হবে না? হবে না। যদি না দেন শরীয়ত বলবে এই তোমার এটা বেইনসাফি হচ্ছে, কারণ তুমি বাপ আর এরা তোমার সন্তান, তোমার কাছে সবাই সমান, সবারই হক আছে। এবার আপনি বলুন যে আপনারা আল্লাহর সৃষ্টি বা আপনি আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর উপরে কি অধিকার আমাদের আছে যে আল্লাহ দিতে হবে না দিলে পরে? আছে কিছু? এমন কোন কাজ করেছি যে পরিশ্রমে সবাই কাজ করেছি, সবাই সমান নামাজ পড়ি, সবাই সমান রোজা করি, অতএব সবাইকে সমান সব দিতে হবে, এরকম আছে কি? না। কিংবা এরকম অধিকার আছে কি যেমন সন্তানের থাকে বাপের উপরে? আরে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, এটাই তো বিশাল অনুগ্রহ। ইচ্ছা করলে নর্দমার কীট করতে পারতেন, ইচ্ছা করলে গাছ পালা করতে পারতেন, ইচ্ছা করলে মাটি তৈরি করতে পারতেন, পোকা মাকড় তৈরি করতেন, গরু ছাগল তৈরি করতেন, সৃষ্টি করতেন, কিন্তু অনুগ্রহ করে আপনাকে মানুষ বানিয়েছেন, এটা কি কম নাকি? আল্লাহ আকবার, তাও আপনি বলবেন ইনসাফ করছে না? এটা আপনার কাছে বিশাল, আপনি নিজেই ইনসাফ করেন না, এই জন্য আল্লাহর বিরুদ্ধে সৃষ্টিকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ আনেন, খবরদার না, কোনদিন এরকম করা উচিত না। আর শেষ পয়েন্টটা কি, সেটা হচ্ছে যে আপনি সাদকা করতে পারেন না, কিন্তু যদি আপনি তার কথা বলে দেন যে সাদকা করে, যেমন অভাবী এলো, কোন আদায়কারী এলো, এসে বলল হিরণ আমাদের মাদ্রাসায় দান করুন, হুজুর আমি তো গরিব মানুষ, তো আপনি আসুন আমার সাথে, দিয়ে একজন বড় লোকের কাছে নিয়ে গিয়ে বলে কয়ে দিল, বড় লোক 5000 টাকা আমাকে দিল, ঠিক আছে, হিরণের কিন্তু টাকা নেই, কিন্তু হিরণের মাধ্যমে গিয়ে আমি 5000 টাকা পেলাম, মাঝখান থেকে হিরণ কিন্তু দান করার সব 5000 টাকা দান করার সব কামিয়ে নিল। এই জন্যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলে, যে ব্যক্তি কোন মঙ্গলের সন্ধান দেয় তাহলে যে মঙ্গল করল তারই মানে অনুরূপ সেও সওয়াব উপার্জন করে, সে নিজে না করলেও যেহেতু যে করবে তার কথা বলে দিয়েছে সে করেছে, তার মতই সে সওয়াব লাভ করবে। এই হলো মোটামুটি গরিবের সাদকা, আপনি গরিব হয়েও সাদকা করতে পারেন, এই মোটামুটি জানানোর দরকার ছিল যাতে করে আমরা উদ্বুদ্ধ হই, যারা গরিব মানুষ দান করতে বেশি পারি না, সেই ক্ষেত্রে যদি আমরা এই কাজগুলো করি তাহলে অনেক অনেক সওয়াব পাবো, বিশেষ করে যে কাজে কোনো মেহনত লাগে না, বিশেষ করে যে কাজে আমরা আনন্দ পাই, সেই কাজগুলো খেয়াল রাখা দরকার, সেই কাজগুলো করার সময় খেয়াল রাখা দরকার, যাতে করে আমরা নিয়ত করে আমরা সওয়াবের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন যা শুনলাম তার উপরে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।